বিশ্বভুবনে খুশির প্লাবন বইয়ে ঈদুল ফেতর এলো এক মহান ভ্রাতৃত্ব ও সাম্য শান্তির পয়গাম নিয়ে। তাই ধনী গরিব আমির ফকির একই সাথে ঈদগাহে কায়েম করেছে এক স্বর্গীয় মিলনের অনুপম দৃষ্টান্ত। এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর। ধনী গরিব দিন দুঃখীদের নিয়ে খুশির সমাচার, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর। নতুন নতুন পরিয়ে জামা আমরা এই দিনে, দিন দুঃখীদের নিয়ে যাব ঈদগাহ ময়দানে। নতুন নতুন পরিয়ে জামা আমরা এই দিনে, দিন দুঃখীদের নিয়ে যাব ঈদগাহ ময়দানে। ফুটবে হাসি সবার মুখে, ফুটবে হাসি সবার মুখে, দৃশ্য একি চমৎকার, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর। রং বেরঙের খাবার খাবো আমরা একসাথে, ছোট বড় নেই ভেদাভি চলবো এক পথে। রং বেরঙের খাবার খাবো আমরা একসাথে, ছোট বড় নেই ভেদাভে চলবো এক পথে। কাঁধে কাঁধে কাঁধ মিলাবো, কাঁধে কাঁধে কাঁধ মিলাবো, দেখুক বিশ্ব এই বাহার, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর। বড় আল্লাহ সবার বড়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর গুণগান করি সবাই বড় সে নিশ্চয়ই। বড় আল্লাহ সবার বড়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর গুণগান করি সবাই বড় সে নিশ্চয়ই। পবিত্রতা সকাল সাজে, পবিত্রতা সকাল সাজে, একই সুরে গাইছি তার, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর। ধনী গরিব দিন দুঃখীদের নিয়ে খুশির সমাচার, এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর, এলো এলো রে ঈদুল ফেতর।